এইভাবে বাটোয়ারা করা যায় আছে কেন বাটোয়া করলে যতটুক পাইতো তাহির দ্বারা সে এতটুকু পাইছে লেহাজা এফরাজের মানা এনে বলেছে তাহাইও ইসে আন্দর পুরি তোর পর এফরাজে তাম হিসা হোক জমিয়ে তার সমস্ত ইচ্ছা সহ এফরাজ এই তরিকার মধ্যে কি করেছে ধারণা প্রত্যেকের দাদার অংশ হিসাবে সে কি হচ্ছে উপকৃত হইতেছে দাদা না মোবাদালাতের মানা নাই যখন মোবাদ যেন এফরাজের মানা কামের তুলুর আছে জাহাজ আলা ইস্তা তুমি ইসি ওজা আছে সত্য নিয়ে কিয়া গিয়া ইস ওজা কে তাহির কে অন্দর মক্কা তাকি কেনা ওক্ত কো মাহিন কেনা যে ছয় মাস বা এক বছর এভাবে থাকবাই না তুমি তাকে এই সাইডে আমি দেখি এই সাইডে সময় নির্ধারিত করব যাও মালিক বানায় দাও মালিক তো দুনো নেই একবারই যে তুমি এই অংশ মেঝে থাকো আমি এই অংশ মেঝে থাকি দেখা যাওয়ার পরে আমরা বাটোয়ারা করব পরে কোনো নির্দিষ্ট টাইম দিছে ছয় মাস হইতে পারে এক বছর হইতে পারে তাহলে হাতে এখন তকিদের কোনো প্রয়োজন লি কুল্লা ওয়াহিদিন আইয়াস্তাকিল্লা মা আসাবা বিল মুহায়া সারাতা জালিকা বিল আকদাল আম ইস্তার বা সবিতা জালিকা মুনাফে তকসিম করার দ্বারা যে পরিমাণ হিসা তার করছে এই হিসাকে সে কেরাই দিতে পারবে আগে তাহের কেন্দ্র সত্য করে আগে তাহের কেন্দ্র সত্য করে যা না খায় আগে তাহের মধ্যে সত্য করো বা নাই করি হুদুর সিং মুনাফে আলাম বলে কয়দা হনি মুনাফে আপনি মিলকিয়ত করেন প্রত্যেকে যাবে মিলকিয়তের মধ্যে গিয়ে নফা হাসিল বিকুল্য ওয়াহিদিন এই আস্তা গেল আচ্ছা লও তাহাইয়া আল আব্দুল দুইজনে মিলে একটা গোলাম একজনের খেদমত একদিন করবো অন্য জনের খেদমত আরেকদিন করবো আমরা তাই কাজে সব শ্রেণী এক কাব্যকে আমরা ঈশ্বর তোমার যে খেদমত করে গা হার যৌমা উস্কা আজ দিন হার একদিন উস্কা দুশ্রি হার বা যৌমা হার যৌমা তিনি দুজনের যে গোলামকে তাহির করছে এইভাবে যে আজকে একদিন তার খেদমত করবো আরেকদিন অপরজনের কি করবে খেদমতা তাই হোক যাই কাজা কাজা তিনি ইয়া বাড়িতে সঙ্গীত বাড়িতে সঙ্গীত কেমন তাই করছে একদিন সে ছয় মাস ইয়া ছয় মাস সে থাকবে ছয় মাস কে থাকবে অপরজনে থাকবে জান্নাল মহায়াত কা তাকুনু ফি জামান কা তাকুনু ফি কামিন হাইতুল মুকাম মায়া কবি হতে জমানা কে দেওয়া আছে বাইতে আছে গেলে কি সে মায়া হবে জমানা হিসাবে বাইতে কাবিল হইলে মকাম হিসাবে আছে আর আব্বাল মুতাইন হা হুনা আব্বাল কোনো সমাজ করার জন্য পাই না, যখন ছোটো গল্প দুজনে বসবাস করতে পারবে না। লালিত তারা তাই আমি নাইতো তোমার একজনে বাহির থেকে দেখে যায় ধনা এক হয়, একজনের সাথে দেখে মকান এক হয়, একজনে বলতেছে না এই বাইগা থেকে আমরা অভিযোগের নফা হাসিল করবো কি হিসাবে তোমায় হয়ে না, তুমি দেখো সৈমান আমি দেখবো সৈমান, অথবা এটাকে অর্ধেক কইরা অর্ধেক করলে তুমি বসবাস করবা আর অর্ধেক করলে আমি বসবাস করবো, তাহলে একজনের কাছে জমানাকে সময় হিসেবে তাহিনী করা, একজনের কাছে মকা হিসেবে তাহিনী করা। মকান করতে পারে হুকুম করে কাজী দুনুকে এত্তেফাক করে দুনুনে এক এক পর্যন্তে বলে পুনর দমন হিসেবে কত মকের হিসেবে একটি হাত দেখেন কেন জানা তাই অব্দির মকান আর দারুন দমন তো মকার একটা আদর করে বরাবর কেন দুজনে একই দমনের মধ্যে কী করলো রে ভাই ফায়দা উঠে যাও একটা বাড়ি অর্ধেক কর্মী দেশের ফায়দা উঠে যাও অপর দুন অর্ধেক কর্মী দিয়ে কী করলো ফায়দা উঠে চলে যেন আদর হইলো বরাবর হইল না দুজন আত্মার জমানা টাকমাল করে পুরো ভাই জমানা হিসেবে ছয় মাস পুরো বাড়ি থেকে একজন ফাইদে উঠে যাবে আর একজনে বাকি ছয় মাস ভয় ফাইদে হয়ে যাবে তাহলে দেখা যায় না আকমালও আছে আদলও আছে দেখা যাও দূর বরাবর এই জন্য বলতেছে দুজনে কে হয়ে যাবে এক দেহা হইতে হবে জব কে তালা হোক যা খে জরুরি হে দেহা ভাইনেক তারা তারপরে এই গুলামে জায়দের কি করে খেত করবে আর ওই গুলামে কি করে কারা আমার খেত করবে গোলাম করে আগে ছিল একটা অন গোলাম করে আর দুইটা এই ধরনের তাহির করা একটা জায়গা আছে ইন্দা উমা জাহির ওই আগের একটা সাহাবাইকে নদীকে জাহের দেন না কৃষ্ণ তার দরবাজে জাহির ইন্দা উমা কেউ সেই চিন্তা তার চিন্তা না যায় যে সাহাবাইকে নদী জবরন কাজী কাজীকে জবর আর তার আদি দুনুছে যে তাহেরও অর্থ কি দুজন দুইটা গোলাম থাকবে নিয়ম তাহলে যখন কাজে কি করতে পারে তৎসম করতে পারে রেজা মন্দির সাথে আবু হানিফা রহমতুল্লাহ কাছে আবু হানিফা রহমতুল্লাহ না দুই গোলার মধ্যে বহু তফাৎ আছে যাদের তৎসম করা কি না তাই রয়েছে না কিন্তু সাবাই নগর না যাইদের তৎসম করেন কিভাবে কেস হলে যাইদেছে তৎসম যখন যাইদেছে তো তাহিরও কি জবরন হোক রেজা মন্দির সূর্য দূরসূরতে কি আছে ভাই যাই কাজাল মহায়া শুনি জন কি যাই যাচ্ছে জবরন এবং তারা যে সাথে বাটুরাই ধরনের যাই যাচ্ছে সাবাই না কাছে তাহলে তদ্রু মহায়া কি যে যাই যাচ্ছে জবরন হোক বা রেজা মন্দির সূর্য বাকি লাইন যাবে না লাই যাচ্ছে আমার নিবল তোমার সংস্কৃতির তাকসিম নিয়ে কারে কাজই নেই আজ এইভাবে কি করবেন তাহিল করবে না কেন কাজা রুবিয়ান হু এসে মন করে কিছে সবমনে হয়েছে ডবল খাচ্ছা বা না ঢিল না বেনে তুলেছি নেই খাচ্ছা রে কাতিকা কেন লাই লাগে লিজ جائز نہیں ہے غور کرنا ہند ہو کر کے ابن کسے کنا دو دن سے دو غلام اور ایک دن سے نہ دو دن سے رہ گئے انا دبرن کی جائز نہ ہے کسے بلا حسن جا کی جتن قاضی ہند ہو ایزان اسے کھول گیا ہے قاضی کیا ہے تو تین کرے گا ان ابن ایزان خدمت بخلا آئین کی تھا آئین کی تھی تو تم کرا بہت کیا سے جنا جنا تب دی انہا تب تبا کی تتبا و فرطو تبا وطن پاہے سن اس لیے کیونکہ تبوت ہوتا ہے تبوت پاہے جنا کہ زیر دو بستان ہے زیر دو بلے نکت رائے علامہ تقدمہ بنابر جو مقدم ہو چکا ہے فصل ماں یوگ سم مجھے کیل بسر مجھے ماں آدھا یوگ سم فصل مجھے ماں یوگ سم فصل مجھے جی دن سے تقسیم قبول کر جائے فصل مجھے کہ جا آیا نے غلام مجھے کتاب بہت کی ہے مجھے کھوئے لاؤت آیا فیما فیہما کہ علا انہ مفقتا کل عبد علا ما یقل حجاز استحصال গোলামের খানার মধ্যে মাংসে এতটুকু কে বেশকম করে কিন্তু বর্তমানে নিজে খাইবে কোনো গোলাম ঘরের মধ্যে খাদেম রাখছে এরা তিন দিনের পচা তরকারি দিবে আকসার লোকের এই খাস যে একটা মানুষ সে যদি আমার কাছে না আসত আমার বাড়িতে না আসত তাহলে আমি হাজত মন দুর্বলতা থেকে আসছে সেও মানুষ আমিও মানুষ কিন্তু খাওয়ানোর মধ্যে বহু ত্রুটি করে আকসার বড় বড় লোকের রাখবো ঘরে একটু নাই বুঝে নিও চুরি তুলে থেকে রাখবো না এটা ঘরে একটু ভালো রাখবো একটা খানুক দিব না একটা বাসন বর্তা ভাত দিয়ে সেটা ফুটকি বর্তা নাহলে পুরান তরকারি দেখা হয় আল্লাহ জিজ্ঞাসা করবে ছাড়বে না আল্লাহ কাউকে ছাড়বে না তোর হাতে তার দিকের ব্যবস্থা হয়েছিল তুই কেন বেশম করলে তোর কি আমি দাঁড়াই দিছি তোর দিকের মধ্যে ওয়াসাপ আমি করে দিছি না তুই তুই করছ কিন্তু এটার মধ্যে এটাও দেখি যে দেখি যে জামা এলে এক জাতের তরকারি আর যদি গিয়ে অন্য মণিমান হোক এক জাতের তরকারি জামা কি আসন থেকে পড়ছে আর তোর মধ্যে কামড়াইছে কি কি মারির সাত সাত ممالک বখালার শর্ত কাস হয়। হ্যাঁ, কাপড়ের মধ্যে শর্ত দিলে হবে না, যে যে গোলামের ক্ষেত্রে যে গোলামের দাসের মধ্যে কাপড় দিবি না, এটা কাপড়ের মধ্যে ইয়া হয় না, যেগুলো থাকে এগুলো লোকেরা মাসে মাস টাকা উঠানো যাবে, ওটা কাপড় গছ কত 200-300, আর এর কাপড় দিলে একটা বলতে পঞ্চাশ টিকা করলে একটা মোটা কাপড় বানিয়ে দিব, এখানে তার সম্বন্ধে তাহলে আমাদের সত্য করে কাপড়ের মধ্যে হবে না, ওই জন্য মিলে কাপড় দিতে হবে। হ্যাঁ, ও যারা গ্যাসে করতেছে জানি না, কিন্তু কেন কেন গ্যাসে গ্যাসে কথা করতেছে এই জন্য যে সে যে খাওয়াইব অপর জন্য তা খাওয়াইব, দুইজনে দুজন নিল না, কিন্তু এখানে যাই যাচ্ছে কিল খানার ব্যাপারে মানুষের সামু করে, অর্থকে খানার ব্যাপারে বেন ছাবি কম করে, তার সমর্থকে বেন ছাবি কম করে, হ্যালো বকালা ব্যথা সব চলতে সোয়া ধ্যান লাগে স্বামী দিয়া কেউ কেউ ব্যথা সামনে করতে হয় উসকান লাউ তাহাইয়া ভিদা রাইনে আলা আইয়া সোনা কুল্লু আইডি বিনমা তারান জাজা ও ইঞ্জুবিরুল কাজি আলাই গা তাহি কালে দুদান কেন দুইটা বাড়ি আছে তারা পাঠানোর জন্য দুই ভাই বলে যে তুই এ বাড়ি একদিন হলে তুই এখানে থাক আর একদিন হলে তুমি এখানে থাক জবর করতে পারবে দু একজনে কি করে মোতালেবা আম্মা ইন্দা উমা সাহাবাই সাহাবাইনের কাছে তুই কে যাহে কেমনে সাহাবাইনে একথা বলেছি যে এই জন্য তহত ইয়াকুই লোকদের মানাবে কেন সাহাবাইনের কাছে কি দুই দ্বারের মধ্যে কি রে তো পাঠনা করুন যাই যাচ্ছে দুইটা দ্বার যদি একই মহল্লার মধ্যে হয় সব পিছনে গেছে যে দুইজনের মধ্যে বাটোরা জবরন বাটোরা চলবে না কার কাছে কেন দুই দারের মধ্যে তফাৎ বেশি দুই দারের মধ্যে তফাৎ কি হয় বেশি বেশি ওয়ান আদিন তা নলা ইয়াজুল তাই বিহিমা আসলা আন আদিন তা আবানি রাখ রওয়ায়েত হয় নি জায়েজ হে তাইউ দু দার কান্দর আসমান আসরত দিন হ্যাঁ বিলকুল অর্থ কি আসমান বিলকুলিয়া গিরি এটা আর বাঙিয়ে না একদিন তথা ভট্টগণ স্থিতি কর্তা অতিকে দিনে দুই দাগ কৃষ্ণ জবলন ভরবে না বেদমন্দির সাথে কি ভরবে বকলা বটরা কানা মুকে গর্দান কো ইয়ানে আস্তেদার কো ইয়ান্না বাইয়া বাজ হাদিনা দেখনা বাজ এক সুন্দর কা গুসর বাজ শেরুন যেন দুজা দালের মধ্যে প্রত্যেক দালের মধ্যে কি দিতে ভাই আদা আদা শরীক না গুণ গুণে নিশ্চয় নিশ্চয় শরীক না ওই নিশ্চয় বদলা ওই দালের নিশ্চয় বদলা এ দালের নিশ্চয় বিক্রি করলো তাহলে বাজটা বাজের বিনিময়ে কি হইল বিক্রি করলো আমার একটা গরু আছে তোর গরুরা দেয় আহার চাষ করে দিই তোমার দোস্ত নামা তাহলে দোস্ত কি হচ্ছে নিচে আর আমি নৌকা ভালো খানা খাইছে দিছে আমার গরু এরকম ফেনা সারছে এই দিনে আবহাওয়ার অঞ্চলের একটা দশ মন বুঝলি তাহলে এক কাপ তো শেষ করলে এখানে এই জন্য দেখা আমার কাছে